করোনা করোনা পাপ পাবে না পাবে না গো মাফে আধার কবরেতে। করোনা করোনা পাপ পাবে না পাবে না গো মাফে আধার কবরেতে। যাহার পাপ তাহাকে খায়, যাহার পাপ তাহাকে খায়, পাপের বোঝা হালকা করো মায়ার পৃথিবীতে। করোনা করোনা পাপ পাবে না পাবে না গো মাফে আধার কবরেতে। অহংকারী রাজার সোনায় এমন এক ঘটনা, অহংকার পাপ যে হয় ছিল না তার জানা। টাকা গয়না ছাড়া সে আর কাউকে চেনে না, টাকার নেশায় বুদ্ধি তাহার হয়ে গেছে কানা। টাকার গন্ধ না শুকিলে, টাকার গন্ধ না শুকিলে ঘুমাসে না রাতে তাহার, ঘুমাসে না রাতে। করোনা করোনা পাপ পাবে না গো মাফে আধার কবরেতে, আধার কবরেতে। টাকার পিছে পাগল রাজা, টাকাই তাহার খোদা, উঠতে বসতে টাকা চাই তার নেই অন্য কথা। রক্তে তাহার টাকার গন্ধ, টাকাতে তার আরাম, টাকাতে তার জীবন মরণ, দেখতো না হালাল হারাম। টাকা যদি না দেখতে পায়, টাকা যদি না দেখতে পায়, মাথা ঠোকে খাটে রাজা, মাথা ঠোকে খাটে। করোনা করোনা পাপ পাবে না গো মাফে আধার কবরেতে, আধার কবরেতে। গরিব মানুষ দেখলে বলে এরা আমার দুশ্মন, টাকার নেশায় অন্ধ হয়ে হারালো সে ঈমান। নামাজ পড়ার কথা বললে ঘাড় ধাক্কা দিত, গরিব মানুষদের উপরে অত্যাচার করিত। টাকার অহংকারে রাজা, টাকার অহংকারে রাজা, পড়ল বদ্দোয়াতে দেখো, পড়ল বদ্দোয়াতে। করোনা করোনা পাপ পাবে না গো মাফে আধার কবরেতে, আধার কবরেতে। চার চাকার গাড়িতে চড়ে চারিদিকে ঘোরে, মানুষকে মানুষ ভাবে না বিনা দোষে মারে। মুচির কাছে গিয়ে জুতো পালিশ করতে বলে, ছোট জাতের লোক বলে চাপল মারে গালে। খোদার মারে পড়ল রাজা, খোদার মারে পড়ল রাজা, জ্ঞান হারালো পথে দেখো, জ্ঞান হারালো পথে। করোনা করোনা পাপ পাবে না গো মাফে আধার কবরেতে, আধার কবরেতে। পেতে, যাদের উপর করল রাজা হাজার অত্যাচার, তারাই মুখে পানি দিল অহংকারী রাজা। বুঝতে পেরে রাজা এবার তওবা করে নিল, গরিবদের দান খয়রাত করতে সে লাগিল। খোদার প্রেমে পাগল হয়ে, খোদার প্রেমে পাগল হয়ে ঝুঁকিল সিজদাতে রাজা, ঝুঁকিল সিজদাতে। করোনা করোনা পাপ, পাবে না পাবে না গো মাফে, আধার কবরে তে, আধার কবরে তে। অহংকারী তো কবরে চিরদিন থাকে না, সময় শেষ হয়ে গেলে কেঁদে কুল পাবে না। জেনে বুঝে ওরে নাদান করিস কেন গোনা, আজরাইল আসার আগে তওবা করে নে না। মইদুল ইসলাম দুনিয়ার নেশায়, মইদুল ইসলাম দুনিয়ার নেশায়, থাকিস না আর মেতে তুই আর, থাকিস না আর মেতে। করোনা করোনা পাপ, পাবে না পাবে না গো মাফে, আধার কবরে তে, আধার কবরে তে, আধার কবরে তে। www.anibas.in